الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. سورة البقرة قرآن كريم دربي كتاب ديكي بكرك ديكي نمبر سورة يتكي فاستي آيات پارت كولن أمار سامنے جي كتاب رويچه تاهجت تفسير ابن كثير المختصر সংক্ষিপ্ত সংস্করণ এ কিতাব যিনি সংক্ষিপ্ত করেছেন ইবনে কাসির থেকে তার নাম হলো মুহাম্মদ নাসি আর রিফাঈ। তিনি বলছেন আউয়ালু সূরাতিন নাযালাত ফিল মদিনা, কথা হলো ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম মদিনায় যে সূরা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে আসার পরে তা হলো এই সূরা। বলছেন ওয়াহিয়া আউয়াল সূরাতিন নাযালাত ফিল মদিনা বাদা সূরাতিল মুতাফফিফিন আল্লাতী নাযালাত আখির সূরাতিন ফি মক্কা ক্বাবলা আল হিজরা, হিজরতের পূর্বে মক্কা সূরাতুল মুতাফফিফিন নাজিল হয়েছে হিজরতের আগে, আর এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরেই যে সূরা নাজিল হয়েছে তা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা ওয়া আয়াতুহা 86 ওয়া 200 86 286 আয়াত এই সূরা বাকারা। তাহলে সূরা বাকারা সারা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা, এটা সূরাতুল বাকারা। এই সূরার গুরুত্ব খুব বেশি, বিভিন্ন রকমের আহকাম এই সূরায় রয়েছে। তাই উলামায়ে কেরাম যারা মুফাসসিরিন এমনকি দরসকা দিনী দরসকা গুলিতে সূরাতুল বাকারা কে গুরুত্ব সহকারে পড়ানো হয় তাফসীর সহ। এই সূরার ফজিলত প্রথমে যে হাদিস তিনি পেশ করছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, হাদিসটি হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ফাইন্নাল বাইতাল লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। এই হাদিসটি মুসনাদে আহমদ, মুসলিম, তিরমিজি, নাসাঈ এসেছে। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। এরপর বলছেন ফাইন্নাল বাইতাল লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, কারণ ওই ঘর যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না। মানে সুবহানাল্লাহ, এই হাদিসে প্রথম বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না,

সুরে বাকারা, তারপরে সুরে নিসা, তারপরে আলে ইমরান পাঠ করেছেন তাহাজ্জুদের সালাতে, অর্থাৎ সোয়া পাঁচ পারা। কত পারা হচ্ছে? সোয়া পাঁচ পারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের সালাত দেখছে কিরকম, যে মসজিদে সালাত তাড়াতাড়ি হয় মসজিদের জনসংখ্যা বেশি, সুবহান রাব্বিয়াল আযীম কম, সুবহান রাব্বিয়াল আলা কম, আত্তাহিয়াত দ্রুত, এর মানুষ বেশি। এই সৌদিতেই আমরা দেখতে পাচ্ছি, তাহলে বাংলাদেশ আর বলতে হবে নাকি? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হ্যাঁ, এসেছে হাদিসে যে তুমি যখন ইমামতি করো তখন মানুষের দিকে খেয়াল করে পড়ো, কিন্তু এত তাড়াহুড়ো এটা কোন কোন যাব? সুন্নতকে, সুন্নতের বিধানকে পালন করে তারপরে তাড়াহুড়া হবে, তাই না? কিন্তু এত তাড়াহুড়া যে বাবা আপনি খোঁজ রেহে, আপনি খোঁজ রেহে, আর আল্লাহ ভি খোঁজ রেহে, অর্থাৎ সবাই খোঁজ। এটা একটা কথা হলো, সুন্নত তরিকায় তুমি সালাত পড়বে, বলুন ইনশাআল্লাহ। এরকম যেন না হয় যেখানে তাড়াতাড়ি উঠে যায়, বরং এমন মসজিদে গিয়ে সালাত পড়া উচিত যদি সুযোগ পান, যেখানে গেলে রুকু, সেজদা, আত্তাহিয়াত ইত্যাদি ধীর স্থির ভাবে প্রশান্তির সাথে সালাত আদায় করেন। এমনি ভাবে কেউ কেউ কোনো কোনো জায়গায় সেজদা দিলেন প্রশান্তির সাথে, দোয়াটুয়া করা যায়, দোয়া করা যায়, আল্লাহর কাছে চাওয়া যায়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ان اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। মানুষ সবচেয়ে বেশি নিকটবর্তী আল্লাহর ওই সময় হয় যখন সে সেজদায় থাকে। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে আল্লাহ থেকে তো দেখছি না, তাই না? ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহকে দেখব, ইনশাআল্লাহ, যদি আমরা মুসলমান থাকি, মুমিন থাকি, আর ইমানের অবস্থায় থাকি, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আসা, ঠিক না? ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা সচক্ষে আল্লাহকে দেখব, ইনশাআল্লাহ। পৃথিবীতে দেখা সম্ভব না, সচক্ষে দেখবে না কেউ। কিন্তু এইসব সুসংবাদ মূল্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় যায়, সেজদার অবস্থায় থাকে, ওই সময় সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহ। অতএব আকসিরু দুআ ফাকামলু আন ইউস্তাজাব লাকুম, তোমরা এই সময় বেশি বেশি করে দোয়া করো, কারণ এই সময় দোয়া কবুল হওয়ার বেশ উপযোগী সময়। সুবহানাল্লাহ। তেমন অনেক ফরজ সালাত নির্দেশ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইমামতি করে তাহলে সেজন্য এরকম হালকা করে পড়ে। কিন্তু হালকা মানে কি? এটা সুবহানাল্লাহ আলা প্রশান্তির সাথে কোনো কোনো মুসলিমের মনে পড়ে, এখানে একবারই প্রশান্তির সাথে পড়া যায় না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এটা কোন, এটা কি? তুমআনিনা রুকন মিন আরকানিস সালাত, সালাতের একটি রুকন হচ্ছে প্রশান্তির সাথে সালাত রুকন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাকাতে কয় পারা বললেন? সোয়া পাঁচ পারা। কয় সুরা? আলহামদুলিল্লাহ চারটে। আলহামদুলিল্লাহ তো বলতেই হয় না, আলহামদুলিল্লাহ তো পড়তেই হয়। সুরে বাকারা, সুরে নিসা, সুরে আলে ইমরান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সোয়া পাঁচ পারা। এরপরে যে হাদিস পেশ করছেন, বলছেন রাওয়াল ইমাম আহমদ عن ابي امامه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرا القران فانه شافع لاهله يوم القيامه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন তার সাথীদের জন্য কিয়ামতের কিয়ামতের দিন সুপারিশকারী হবে, সুপারিশ করবে। তাহলে কোরআনের সাথী হওয়ার চেষ্টা করা দরকার। আমাদের অনেক মুসলিম কোরআন পড়তে যায় না, কোরআন পড়তেই যায়। আবার যখন এবারে মনে হলেন বড় শিক্ষিত, কোরআন শিখতে আসে লজ্জা হয় কি না? আচ্ছা বলেন তো, কোরআন এটা আল্লাহর ইবাদত? কোরআন শিখা, কোরআন পড়া ইবাদত কিনা? তো এখন লজ্জা কি?

বেশিরভাগ তো ওনার মুসলমানদের সংখ্যা বেশিরভাগ কোথায় ওনার, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই কাউকে বড়াই করতে নেই, কেউ যেন বড়াই না করে, আমি আরবি লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াদ কুল্লুকুম বনু আদম ওয়া আদমু মিন তুরাব। আরবের প্রাধান্য নেই ওনারবের উপর, ওনারবের প্রাধান্য নেই আরবের উপর, সাদার প্রাধান্য নেই কালোর উপর, কালোর প্রাধান্য নেই সাদার উপর। তোমরা সকলেই আদম সন্তান, আর আদম সন্তানকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। আর কিসের বড়াই? আচ্ছা, এই হাদিস সনদ আমি ফুল ওয়াকিফ না, আপাতত আমার স্মরণ হচ্ছে না, কিন্তু সূরাতুল হুজুরাতের যে আয়াত দেখেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে লোক সকল, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক নর আর এক নারী থেকে সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি, কেউ বঙ্গালি, কেউ পাঠান, কেউ পাঞ্জাব, কেউ সৈয়দ, কেউ অমুক, কেউ অমুক, কিন্তু এগুলো হচ্ছে সব লিতা আরফু, পরিচিতির জন্য, তো পড়াই কিছু নাই। কেয়া বলতে হ বাবু মে বঙ্গালি হুম, এতে কোনো পড়াই নেই। কেয়া বলতে হ বাবু মে সৈয়দ জাদা হুম, এসে কোনো বড়াই নেই। আমি পাঠান, এতে কোনো বড়াই নেই। আমি পাঞ্জাবি, কোনো বড়াই নেই। আমি সৌদি, কোনো বড়াই নেই। আমি মক্কি, আমার কোনো বড়াই নেই। আমি মদনী, বড়াই নেই। বড়াই যে জিনিসে আছে তাও বড়াই করবে না। আল্লাহ কি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে সেই বেশি সম্মানিত যে বেশি পরহেজগার, যে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ কিন্তু বলেননি তুমি মক্কার মানুষ তোমার ইজ্জত জিয়াদা, তুমি মদিনার মানুষ তোমার ইজ্জত জিয়াদা। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত সেই বেশি যে বেশি পরহেজগার, যে বেশি মুত্তাকি। আচ্ছা, এবারে বলেন যার মধ্যে আল্লাহর তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, আল্লাহর বিধিবিধান যে মেনে চলে, তার মধ্যে বড়াই থাকতে পারে? সে তো বড়াই করবে না, বলে আল্লাহ আল্লাহ তুমি দিয়েছ, আল্লাহ আমার তো কিছুই নেই, আল্লাহ আমার ইলিম হয়েছে ও আল্লাহ আমার তোরা, তুমি দিয়েছ। সা যে বড় আলিম, ইলিম করতে কি বলো, আল্লাহ দিয়েছে। আপনি বড় ধনী, বড় ধন পেয়েছেন, আপনাকে ধন কে দিল, আল্লাহ দিয়েছেন। আপনার পজিশন বড়, আপনি প্রধানমন্ত্রী অথবা ছোট মন্ত্রী অথবা এইরকম মন্ত্রী ওইরকম মন্ত্রী, আপনাকে কে দিল, তো বড়াই কিসে? বড়াই একমাত্র রব্বুল আলামিনের, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আজিজুল হাকিম, আল্লাহরই বড়ত্ব রয়েছে, বড়াই আছে আসমানে জমিনে সাত আকাশে সাত জমিনে সর্বত্র, যার বড়ত্ব তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের পড়াই নেই। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে অনুপরিমাণ বড়াই আর অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন কিবর। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। বলছিলাম ভাই কোরআন শেখার চেষ্টা করো, কালকে কিয়ামতের দিন কাজে লাগবে ইনশাআল্লাহ। তো যে হাদিস এরপরে হাদিস হাদিস অংশ প্রথমে বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু শাফিউন লিআহলিহি ইয়াউমাল কিয়ামাহ, তোমরা কোরআন পাঠ করো কারণ এই কোরআন তার সাথীদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে, কার কাছে? আল্লাহর কাছে। এরপরে বলেছেন ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আলে ইমরান ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, জাহরাওয়াইন বলতে সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরান فانهما ياتيان يوم القيامه كانهما غمامتان او كانهما غيايتان او كانهما فرقان من طير صواف يحاجان عن اهلهما يوم القيامه তোমরা সূরা বাকারা সূরা আলে ইমরান পাঠ করো কারণ এই দুই সূরা কাল কিয়ামতের দিন এমন ভাবে আসবে যেমন গামামা দুটি মেঘ পুঞ্জ উপরে গামামা মানে উপরে উপরে কি আছে মেঘ হ্যাঁ যেমন দুটি বড় বড় মেঘ পুঞ্জ আও কাআন্নাহুমা গায়ায়াতান কিংবা বলেছেন গায়ায়াতান হয়তো উপরে ছায়া দেয় এরকম কিছু আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ কিংবা সারিবদ্ধ পাখি দুটি দল কাল কিয়ামতের দিন এরকম হয়ে আসবে সূরা বাকারা আর সূরা আলে ইমরান ইউহাজ্জানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন যারা এদের পাঠ করতো এগুলি সূরা বাকারা আর সূরা আলে ইমরান এদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবহানাল্লাহ হুজ্জত পেশ করবে দলিল দিবে আল্লাহর কাছে সুপারিশ দলিল পেশ করবে বলবে কি ও আমাকে পাঠ করত আমার পরে আমল করত সুবহানাল্লাহ তারপর বলেছেন সুম্মা কাল ইকরাউল বাকারা فان اخذها بقره بركه وتركها حسره ولا تستطيعها البطله তোমরা কোরআন না সূরা বাকারা পাঠ করো কারণ এটি পাঠ করার মধ্যে বরকত আছে সূরা বাকারা পাঠের মধ্যে বরকত পাঠ করো অথবা মুখস্থ করো এর মধ্যে বারাকা এই অনুযায়ী আমল করা বারাকা ও তারকাহা হাসরা যদি এটা ছাড়ো অর্থাৎ কোরআন সূরা বাকারা পাঠ না করো একে ছেড়ে দাও তাহলে এটা হবে অনুশোচনার কারণ আক্ষেপের কারণ ওয়ালা তাস্তাতিউহাল বাতালা সূরা বাকারা যদি পাঠ করো তাহলে জাদুকরের জাদু তোমার উপর আক্রমণ করতে পারে না এরকম শক্তি হয়ে যায় তোমার মধ্যে আল্লাহ তোমাকে হেফাজত করবে সূরা বাকারার কারণে তাই বুঝা গেল সূরা বাকারা পাঠ করলে জাদুকরের জাদু কাজ করে না বুঝতে পারছেন ভূত প্রেত থাকে না আর এই সূরার মধ্যে একটা আয়াত আছে ওটা হলো আয়াতুল কুরসি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফায়দা বাড়িতে সবাইকে জানিয়ে দিবেন আয়াতুল কুরসি জন্য মানুষ পড়ে আপনার ফ্যামিলিকে জানিয়ে দিবেন স্ত্রীকে মাকে বোনকে যা যেরকম এটা পড়ুক পাঁচ বক্ত সালাত পড় সকাল সন্ধ্যা পড়ুক দেখবেন ইনশা আল্লাহ তাআলা জিন ভূত প্রেত কিছু করতে পারে না তবে যদি তকদিরে লিখা থাকে তাহলে সেটা ভিন্ন কথা আর সেদিনই আসবে যদি পাঠ করবেন না অথবা এত কিছু পাঠ করবেন না যদি অন্য কিছু হবে তাই সবসময় আমাদের জন্য চেষ্টা করা দরকার আয়াতুল কুরসি যেহেতু আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আশা করি সবাই জানেন যারা জানে না ইয়াদ করবে মুখস্থ করবে আর যারা কোরআনই পড়তে জানেন আপনারা কোরআন পড়েন পাঠ করেন ইনশাআল্লাহ পাবেন এবারে যদি সূরা বাকারা আপনি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার হেফাজত করবে ঘরের মধ্যে বরকত হবে এই যে আগে বলেছেন ফা ইন্না আখাযাহা বারাকা জাদুকরের জাদু কাজ করবে না ভূত প্রেত তোমার ক্ষতি করতে পারবে না যদি সূরা বাকারা পাঠ করে আচ্ছা আমি বলি তাহলে যে করে সূরা বাকারা পাঠ করা নবীর ফরমান মোতাবেক এ করে শয়তান আসতে পারে না সহ তো তাহলে তাবজাতি মোল্লার কাছে আর যেতে হবে তো তাবজাতি মোল্লারা এগুলো বলবে না তো যদি এগুলো বলে তাহলে লোকজন আর আসবে না হ্যাঁ লোকজন আমাদের কাছে আসবে না তো আপনি নিজেই নিজেকে হেফাজত করার জন্য সূরা বাকারা পাঠ করুন আল্লাহর কালাম পাঠ করুন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন রব্বুল আলামিন বলেছেন আমি কোরআন নাযিল করছি এই কোরআন হচ্ছে শিফা শিফা মানে কি আরোগ্য এই কোরআন হচ্ছে চিকিৎসা আর কি হলো মুমিনদের জন্য রহমত সুবহানাল্লাহ তাই কোরআন কারিমের যে কোনো অংশ পাঠ করো শিখা এত রব্বাল আছে ونزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين তো সূরা বাকারার ফজিলত সম্পর্কে ইমাম ইবনে কাসির যে দুটো হাদিস এখানে উল্লেখ করেছেন এদিকে আলোচনা করলাম সময় হয়ে গেছে 12টা তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি আয়াতগুলি তাফসীর পেশ করব ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তোমার কোরআন পাঠ করার তৌফিক দাও আমিন কোরআন শিখার তৌফিক দাও আমিন কোরআন বোঝার তৌফিক দাও আমিন অনুবাদ শিখার তৌফিক দাও আমিন তাফসীর শিখার তৌফিক দাও আমিন আর সে অনুযায়ী আমল করার তৌফিক দাও আমিন আল্লাহ আমাদেরকে মাফ করো আমিন আমাদের মা-বাবাদেরকে মাফ করো আমিন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আমিন আল্লাহ মুসলমানদের হেফাজত করো আমিন তুমি তোমার দ্বীনের হেফাজত করো আমিন মজলুমদেরকে উদ্ধার করো আমিন আয় আল্লাহ জালিমদেরকে মুসলিম জালিম যারা এদেরকে হেদায়েত দাও আমিন আর নাহে পকড়াও করো আমিন আয় আল্লাহ জালিমদের অনিষ্ট থেকে মুসলমানদেরকে হেফাজত করো আমিন মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো আমিন আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আমিন আখিরাতে কল্যাণ দাও আমিন জাহান্নাম থেকে নিজাত দাও আমিন কবর আযাব থেকে নিজাত দাও আমিন আল্লাহ আমাদেরকে নেক বানাও আমিন আমাদের সন্তানদেরকে নেক বানাও আমিন আল্লাহ আমাদেরকে maaf করো আমিন আমাদের মা-বাবাদেরকে maaf করো আমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন রাব্বি রাব্বানা ইরহামহুম কামা রাব্বাউনা সগীরা আমিন اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين آمين. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا آمين. ولأحبابنا آمين. ولأقاربنا آمين. ولزملائنا آمين. ولمن له حق علينا آمين. ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات آمين. الأحياء منهم والأموات آمين. إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين آمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا اللهم اجعل ثأرنا على من ظلمنا اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحور الأعداء اللهم إنا نجعلك في نحور الأعداء الحاسدين آمين ونعوذ بك من شرورهم يا قوي يا عزيز آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين